আশানি এ গান যেন তোমার ভালো লাগে, আমি রং ছড়াব একটি তুলি দিয়ে, সে রং শুধু তোমার অনুরাগে, আমি গান শোনাব একটি আশানি। জানি না কি চাইলাম, প্রাণের খেয়া কোন ফুলে বাইলাম, শুধু জানলাম স্রোতে ভাসলাম, ভালোবাসলাম, আমি পথ হারাব একটি প্রদীপ নিয়ে, যেদিন জুড়ে তোমার আলো জাগে, আমি গান শোনাব একটি আশানি। আমার এই তো অহংকার, হার মানা হার তোমায় দিয়ে পূর্ব জয়ের হার, আমারে তো অহংকার, অনেক বোঝায় এই তো শুধু বুঝব, চিরজনম তোমায় আমি খুঁজব, আমি জানলাম হার মানলাম, ভালোবাসলাম, আমি ডাক পাঠাব একটি হৃদয় নিয়ে, যেমন দিয়ে কেউ ডাকে নি আগে, আমি গান শোনাব একটি আশানী।